তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন, প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ইনি আল্লাহ তোমাদের পালন কর্তা, সাম্রাজ্য তাঁরই, তাঁর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটিরও অধিকারী নয়। تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শোনে না, শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে, বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ, আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন, এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَى إِنَّمَا تُنذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلَاةَ وَمَن تَزَكَّى فَإِنَّمَا يَتَزَكَّى لِنَفْسِهِ মাসির। কেউ অপরের বোঝা বহন করবে না, কেউ যদি তার গুরুভার বহন করতে অন্যকে আহ্বান করে কেউ তা বহন করবে না যদি সে নিকটবর্তী আত্মীয় হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করুন যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামাজ কায়েম করে। যে কেউ নিজে সংশোধন করে সে সংশোধন করে কল্যাণের জন্য, আল্লাহর নিকটই সকলের প্রত্যাবর্তন। ওয়ামা ইস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইস্তাউল আহইয়া ওয়ালাল আমওয়াত إِنَّ اللَّهَ يُسْمِعُ مَن يَشَاءُ وَمَا أَنتَ بِمُسْمِعٍ مَن فِي الْقُبُورِ দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয়, সমান নয় অন্ধকার ও আলো, সমান নয় ছায়া ও তপ্ত রোদ, আরো সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা, আপনি কবরে সাহিত্যদেরকে শোনাতে সক্ষম নন। ইন আনতা ইল্লা নাযীর ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফীহা নাযীর আপনি তো কেবল একজন সতর্ককারী, আমি আপনাকে সত্য ধর্ম সহ পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারী রূপে, এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি। جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ثم أخذت الذين كفروا فكيف كان نكير ترى جدي আপনার প্রতি মিথ্যারোপ করে তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন সহিফা